ओम शिवम जय गुरु शिवम नमो नारायणाय ओम नमो नारायणाय ओम श्रुति स्मृति पुराणानां मालयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं श्रीहरिं परमानंदं उपदेष्टारं ईश्वरं व्यापकं सर्वकारणं कारणं तं नमाम्यहं व्यापकं सर्वलोकानां कारणं तं नमाम्यहं ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, মানে যাকে নিজে অনুভব করা যাবে অথচ অন্যকে বলা মুশকিল। কারণ কি, যেই বস্তুগুলোর জ্ঞান আমরা ইন্দ্রিয়র মাধ্যমে বুদ্ধির মাধ্যমে হয় তাকে তো ইন্দ্রিয়র মাধ্যমে মানে বাঘেন্দ্রিয়ের মাধ্যমে অভিব্যক্ত করা যায়, কিন্তু যেই জ্ঞান ইন্দ্রিয়র মাধ্যমে হয় না তাকে ইন্দ্রিয়র মাধ্যমে অভিব্যক্তও করা যায়। নিজের আনন্দ নিজের অনুভূতি নিজের কাছে থাকবে, একটা সামান্য কিছু একটু হয়তো বলাও যেতে পারে, কিন্তু তার প্রকৃত অর্থ কি সেটা বা বোঝা অন্য কাউকে বুঝিয়ে বলাও যাবে না। কারণ কি, তিনি অবাং মানস বোঝা অনুভূতি, মানে নিজের স্বরূপের অনুভূতি, স্বরূপ হচ্ছে আত্মা, আত্মা তো মন বাণীর ভেতর পেছনে, তাই তাকে অনুভব করা যাবে কিন্তু নিষেধের মাধ্যমে বা এরকম একটু সাম এক্সটেন্ড একটা, কিন্তু যথার্থ কি জিনিস সেটা নিজে অনুভব না করলে কেউ বুঝতে পারবে। এই জন্য এই অপরোক্ষ অনুভব, কিন্তু একবার অনুভব হলে সেটা আর কখনো মিটবে না এবং সেই মানুষকে নিরতিশয় আনন্দে রাখবে এবং আর জন্ম মৃত্যু চক্র দেখা আসতে পারে। ওটাই আমার স্বরূপ, আমি শরীর নই, আমি মানুষ নই, দেবতা আমি, আমি অসংখ্য পূর্ণ ব্যাপক শুদ্ধ চেতন মাত্র। এই ভাব দূর হয়ে যাওয়ার জন্য তখন আর তাকে জন্ম মৃত্যুর বন্ধনে আসতে পারে। এই প্রশ্ন আমি অনেকবার আগেও হয়েছে আমি তুলেছি যে সৃষ্টি যদি কর্মের থেকে জন্ম আর জন্ম থেকে কর্ম, এই তো অনাদিকাল থেকে চলে আসছে সৃষ্টি, যখন কোনো কিছুই ছিল না তখন কোনটা আগে? এই মনের যে পরিবর্তন বা মনকে যে আমরা বলি আলাদা আলাদা মন, এগুলো হলো কি করে? এক সৃষ্টির আগে তো একটাই মন ছিল। ব্যাপার হচ্ছে এই এই জায়গাতে এসে সমস্ত দার্শনিকতে এখানে এসে মানে একই একই সিদ্ধান্ত, সবার আলাদা আলাদা সিদ্ধান্ত হলো এই জায়গাতে যে সবাই একই সিদ্ধান্ত দেখেছে গেছে, বলে বীজ অঙ্কুর নেয়। যদি জিজ্ঞাসা করা হয় গাছ আগে না বীজ আগে, এর উত্তর খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, গাছ ছাড়া বীজ হবে না, বীজ ছাড়া গাছ হবে না। অনাদিকাল থেকে এই এই পরম্পরা যেটা কবে থেকে হয়েছে সেটা কোনো নির্দিষ্ট করে বলা যাবে না। যেন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কাল রাত্রিবেলায় কটায় ঘুমিয়েছিলেন, সে বলতে পারে কটায় বিছানায় গিয়েছিলাম বলতে, কখন ঘুমিয়েছিলাম বলতে পারবে, এটা যে কি করে হয়েছে এইটাকে স্পেসিফিক করে বলা যাবে না। কিন্তু কিছু একটা অনুভব করা যাচ্ছে, আমি নিজের স্বরূপকে জানি না এবং কর্মফল দেখতে পাচ্ছি, অনাদিকাল থেকে এই ঘুরেই চলেছে, একটা সাইকেল তৈরি হয়ে, এই সাইকেলের এখন আর বিগিনিং খুঁজে পাওয়া যাবে না। তবে একটা জিনিস হচ্ছে বেদান্তের পারমার্থিক সিদ্ধান্ত, অনাদি মানে হচ্ছে যার আদি নেই, যার আদি নেই মানে আমরা যদি সৃষ্টিকে আদি নেই বলি তার মানে কি হচ্ছে যে এর জন্ম হয়নি, সৃষ্টি হয়নি কখনো। এটা বেদান্তের মুখ্য সিদ্ধান্ত যে কর্ম নেই কর্মের ফলও নেই, কিন্তু কখন জানা যাবে সেটা, যখন আত্মজ্ঞান হবে। তার আগে অবধি তো আমাদের কর্ম এবং কর্মের ফল দেখতে পাচ্ছি, তাহলে কবে শুরু হয়েছিল এইটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। এখন চিন্তা আমাকে দেখতে হবে আমার কি স্থিতি হচ্ছে, আমি নিজেকে জানতে পারছি কি পারছি না, আমার সংস্কারকে আমাকে দেখতে হবে, কি শুরু করলো কবে শুরু করলো, এই এই নিয়ে বিচার করতে গেলে আমরা কখনো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো না। এর জন্য মাণ্ডুক্য কারিকাকার বলছে বাস্তবিক অনাদি মানে এই নয় যে অনাদিকাল থেকে চলে আসছে, না বিদ্যাতে আদি নিজস্ব, সেটা হচ্ছে অনাদি, তার আদি নেই, অ্যাকচুয়ালি কখনো হয়নি, অজাতবাদ বেদান্তের মুখ্য সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু অজ্ঞান দশায় যেহেতু দেখা যাচ্ছে তাই এর মান্যতা দিয়ে অজ্ঞানকে কি করে মানে সিস্টেমেটিক করা যাবে, সেই জন্য এই অধ্যারোপবাদ প্রক্রিয়া মান্যতা দিয়ে সৃষ্টি, কর্ম থেকে সৃষ্টি, কর্ম ধর্ম, কর্ম ধর্ম থেকে আবার শরীর, শরীর থেকে আবার ধর্ম, এই করে অনাদিকাল থেকে। এবং অধর্ম আচরণ করতে গিয়েই আমাদের মানসিকতার ভেদ হয়, কারণ কি প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা পছন্দ, আলাদা আলাদা বলেছে একই কাজ করতে, কিন্তু কেউ তো প্রত্যেকে তার নিজের পছন্দ মতন সেই কাজটা করে, এটা করতে গেছে তার পূর্বজন্ম থেকে এসছে বা নিজের কর্মের সংস্কার থেকে এসছে। এই জন্য এটার বাস্তবিক অনাদি শব্দের অর্থ হচ্ছে যার আদি নেই, মানে যেটা সৃষ্টি হয়নি। এখন মধ্য বেদান্তে এটাই মুখ্য সিদ্ধান্ত, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে, যেমন স্বপ্ন দেখি, যতক্ষণ আমি স্বপ্ন দেখি তখন সেটা সত্যই লাগে আমার, তখন সেখানে মনে হয় না একবারও মিথ্যা আছে কিছু, কিন্তু জাগলে আমি নিজেই নিশ্চয় করি না ওখানে একটা বস্তুও ছিল না, ওখানে না কোনো স্বপ্ন, না কোনো সংস্কার, কোনো বস্তু, না কিচ্ছু নেই, কিন্তু ব্যাস হ্যাঁ স্বপ্ন দোষটা সত্যি। ঠিক সেই রকমই যে যতক্ষণ পর্যন্ত অজ্ঞান না মিটছে ততক্ষণ কিছু না কিছু বিচার করলে কিছু না কিছু প্রশ্ন উঠতেই থাকবে। অজ্ঞান অথবা ঈশ্বরের নিষ্ঠা পুরো আসলে অজ্ঞান মিটলে তখন আর কোনো প্রশ্ন নেই, কারণ জগতই নেই সত্য, তখন এক প্রতিভাস মাত্র নিশ্চয় হয়ে যায়। এই জন্য অপরোক্ষ অনুভূতিকে করার জন্য আমাদের এখানে ভগবান শঙ্করাচার্য 15টা স্টেপ বলেছেন। এই সবই মহাপুরুষ, সব মহাপুরুষটাই বলেছেন যে আমাদের সাধনের, সাধন ভজনের জন্য আমাদের মনকে শুদ্ধ করতে হবে, জপ ধ্যান সূর্য সকালে ওঠা, স্নান করা, ঠাকুরকে দেবতাকে পুজো অর্চনা করা, জপ করা, ধ্যান করা, পঠন পাঠন করা, তপ শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধানা, এগুলো সব সাধনের মধ্যে পড়ে। বেদান্তে হচ্ছে এগুলো তো আছে, এগুলো পরে যেহেতু ভগবান বলেছেন সব সময় মানে মুখ্য সিদ্ধান্তটা মানে ব্রহ্মতেই মনকে বা আত্মাতেই মনকে রাখতে হবে। সেই জন্য এখানে উনি বলছেন যে যম, নিয়ম, ত্যাগ, মৌন, দেশ, কালতা, আসন, মূল বন্ধ, শরীরের সম্মতা, দিকে স্থিতি, আর প্রাণ সংযম, আর প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এইগুলো 15টা ক্রমে উনি বলেছেন। কালকে আমরা যম সম্পর্কে গিয়ে দেখলাম, সংযম বলেছেন সর্বম ব্রহ্ম বিজ্ঞানা ইন্দ্রিয় গ্রাম সংযম, সব ইন্দ্রিয় বাইরে দৌড়ায়, কেন দৌড়ায়, ওটা কি, ওটা কি, যা শব্দ হোক, স্পর্শ হোক, রূপ হোক, গন্ধ হোক, ওই ওটা কি, এটা কি, এটা কিরম গন্ধ, ওটা কিরম দেখতে, এটা এই এই দিন রাত মনের মধ্যে এই বৃত্তি উঠছে। এখন মনকে ভালো করে বুঝিয়ে দেওয়া সর্বম খেলোদম ব্রহ্ম, আত্মই বেদগম সর্বম, যা কিছু দেখা যাচ্ছে সব ব্রহ্ম মাত্রই, ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নেই। যদি মন এখানে নিশ্চয় করে না, তার আর বাইরের বস্তু দেখার ইচ্ছাই হবে না, তখন মন আপনি আপনি সংযমিত হয়ে যাবে। এটাই মানে সবকিছুই ব্রহ্ম, এই ভাবটা যদি মনে দৃঢ় হয়ে যায় সবকিছুই ভগবান, ভগবান ভিন্ন কিছু নেই সংসারে, এই ভাবটা যদি মনে দৃঢ় হয়ে যায় তাহলে কি হবে, তখন আর মনের এদিক ওদিক যাওয়ার ইচ্ছাটাই বন্ধ হয়ে যাবে, চেষ্টা করলেও মনকে এদিক ওদিক নেওয়া যাবে, তখন মন একটা জায়গাতেই পড়ে থাকবে ভগবানের চিন্তা, কারণ ভগবান এমন একটা স্থির নিত্য বস্তু, আনন্দময় বস্তু, একবার মন ওখানে লাগলে আর সেখান থেকে বেরোবে না। এই জন্য উনি বলেছেন যম মানে হচ্ছে এইটা যে সর্বম ব্রহ্ম, সবকিছু ব্রহ্মই হচ্ছে, এই ভাব, এই ভাবটা মনের মধ্যে দৃঢ় করে নিয়ে শাস্ত্র আধার, যুক্তির আধার বা মহাপুরুষদের কথার আধারে এটা দৃঢ় করে, যখন মন থেকে নিশ্চয় হয়ে যাবে যে বাইরে সবকিছু বস্তু আছে, সবকিছুর মধ্যে ভগবান ছাড়া কিছু নেই, ব্যাস তখন আর মনে দিকে দিকে, এটা হচ্ছে প্রকৃত যম। আর এই ধারাটা যাতে মনে চলতে থাকে, এই সজাতীয় প্রবাহ, কেনা ভাবলে হলো না তো, যে ভাব যা হলো আবার মনটা অন্য, আবার তাকে টেনে আনলাম, আবার মনটা গেল, আবার তাকে বুঝিয়ে এদিকে আনলাম, এরকম করতে করতে একটা সময় আসবে তখন এই মানে ধারাটা স্বতঃস্ফূর্ত ভাবে লাগাতার চলতে থাকবে। হ্যাঁ কিন্তু কিমা কিছু বলবে? হ্যাঁ প্রণাম স্বামীজি, স্বামীজি মূল বন্ধটা একটু বুঝিয়ে বলবেন, মূল বন্ধ এখনো আসেনি, এখানে এখনো আসেনি, মূল বন্ধটা আসবো তখন বলবো, এখনো এখানে মূল নিজেই বলবেন, গ্রন্থকার নিজেই বলবেন যে যে সাধন গুলি উনি বলেছেন সেই সব সাধন গুলোর অভিপ্রায় কি তিনি এখানে নিজেই বলবেন, সেই জন্য যখন যে মুহূর্তে এখানে আসবে তখন ওটা বলবো আর কি। আর তাহলে হলো আমাদের দুটো যম আর নিয়ম, নিয়ম কি বলেছে এই যে এটাই নিয়ম যে তার ধারাটা যদি মনের মধ্যে লাগাতার ভগবানের চিন্তা চলতে থাকে সেটা কিনা পরম আনন্দময়, নিয়মই পরম আনন্দ, নিয়ম যেটা আমরা খুঁজছি সবসময় এটাই বুদ্ধিমান ব্যক্তি বা সার মহাপুরুষ এটাই বলেছেন, ভগবানের ধারা, চিন্তার ধারা বা ঈশ্বরের চিন্তা সবসময় মনের মধ্যে, তার ধ্যান জপ করে অথবা তার জন্য কর্ম করে, তার জন্য ফুল তুলে, তার জন্য মালা গেঁথে। কালকে আমি বলছিলাম যে ভক্তি মার্গে নবিধ সাধনের কথা বলা হয়েছে, ভক্তির কথা বলা হয়েছে কি, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, বন্দনম, অর্চনম, দাস্যম, সাক্ষম, আত্মনিবেদনম, ভগবানের কথা শোনা, ভগবানের কথা কীর্তন করা, স্মরণ, তাকে স্মরণ করা, তাকে ধ্যান করা, তার যেন আমি যেন তার চরণ সেবা করছি, তার জন্য প্রসাদ বানাচ্ছি, তাকে নিবেদন করছি, তাকে সাজাচ্ছি, এইভাবে একটা সর্বদাই মনের মধ্যে ভক্তি মার্গ মধ্যে আর বেদান্ত চিন্তন যদি চলতে থাকে, ঠিক আছে আমি অসঙ্গ পূর্ণ ব্যাপক চলতে যেত জগৎ, আমি ভিন্ন বা ব্রহ্ম ভিন্ন, ঈশ্বর ভিন্ন, কিছু দুই রকম ভাবেই কিন্তু ঈশ্বর চিন্তার একটা ধারা মনে বানিয়ে রাখতাম, দুটো হয়ে গেল। এবার আগে বলছি যে ত্যাগ, তৃতীয়তে উনি বলেছিলেন ত্যাগের কথা, ত্যাগ কি জিনিস, ত্যাগ প্রপঞ্চ রূপস্য চিদাত্মত্তাবলোকনাত্, ত্যাগ হি মহতাম পূজ্য সদ্য মোক্ষময়তা। কালকে পড়েছিলাম এই শ্লোকটা না, কালকে না স্বামীজি, এটা কালকে হয়নি, না এটা এখান থেকে শুরু হবে আজকে, ঠিক আছে। ত্যাগ প্রপঞ্চ রূপস্য চিদাত্মত্তাবলোকনাত্, ত্যাগ হি মহতাম পূজ্য সদ্য মোক্ষময়তা। ত্যাগ প্রপঞ্চ রূপস্য চিদাত্মত্তাবলোকনাত্, ত্যাগ হি মহতাম পূজ্য সদ্য মোক্ষময়তা। চিদাত্মত্ব অবলোকনাত্, নিজের স্বরূপ চৈতন্যময় ব্যাপক সত্তা এর অনুভব হওয়ার ফলে যে যার উপরে নাম রূপ দেখা যাচ্ছিল ওই নাম রূপের মধ্যে ত্যাগ, নাম রূপের মধ্যে সত্যত্ব বুদ্ধি ত্যাগ হয়ে যাওয়া, এটা হচ্ছে ত্যাগ। নিজের পরিচ্ছিন্নতাতে অহম বুদ্ধির ত্যাগ। ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতার 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে একটা সুন্দর সূত্র বাক্য বলেছেন, শান্তি যদি চাও ত্যাগাত শান্তির অনন্তর। যেই মুহূর্তে মনের মধ্যে থেকে না এটা আমার দরকার নেবে, এটাতে আমার কি প্রয়োজন আছে, এটা মন নিশ্চয় করে নেবে, সেই মুহূর্তে মন সেখান থেকে উঠে নিজের মধ্যে শান্ত হয়ে যাবে। ত্যাগের থেকেই শান্তি, ত্যাগ ছাড়া শান্তি নেই। এর জন্য এখানে বলেছেন উপশ্রেষ্ঠ সাধন প্রপঞ্চ রূপস্য। আমাদের এখানে ত্যাগ দুটো জিনিসের, একটা হচ্ছে প্রপঞ্চের মধ্যে সত্যত্ব বুদ্ধি ত্যাগ, আর একটা হচ্ছে মুখ্য রূপে পরিচ্ছিন্নতাতে অহম বুদ্ধি ত্যাগ। এই দুটো আমাদের গুরু মহারাজও বলেছেন যে লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি, তার জন্য সাধন কি, প্রথমে বলেছেন ত্যাগ। এই ত্যাগের বৃত্তিটা না থাকলে, ত্যাগের বৃত্তি সবার মধ্যে আছে, কেউ এমন নেই যে প্রত্যেকেই কিছু না কিছু ত্যাগ করে, কিছু না কিছু লোকে নিতে ভালোবাসে এবং ইটস ন্যাচারাল, কিন্তু ওই ত্যাগটা দিয়ে ঠিক আছে নিজের একটা আনন্দ থাকে, তা দিয়ে মুক্তি হবে না, তা দিয়ে পূর্ণ হবে, সেটি পূর্ণটা আবার আমাদের আমার একটা বন্ধনের কারণ হবে। এজন্য মুক্তির জন্য যে ত্যাগটা চাই সেটা হচ্ছে জগতে সত্যত্ব বুদ্ধি, পজিশন বুদ্ধি, এটা আমার, এই বুদ্ধির ত্যাগ, আমি এটা, এই বুদ্ধির ত্যাগ, আমি শরীর বা আমি অহংকারে আত্মবুদ্ধি করা, আর এটা আমার, এর মধ্যে আত্মবুদ্ধি করা এবং জগতের সত্যত্ব বুদ্ধি করা, এই বুদ্ধিগুলোর ত্যাগ হওয়া দরকার। যদি এই ত্যাগ হয়, একজন বলছেন ত্যাগ পূজ্য মানে আদরণীয় ত্যাগ, এই ত্যাগ হচ্ছে আদর করার যোগ্য, যেহেতু কারণ কি সদ্য মুখসময় এই ত্যাগই, মানে এই ত্যাগের বৃত্তি মনে যদি নিশ্চয় হয়ে যায় তাহলে মুক্তি হাত হাতে মানে আপনার করতল হাতে আসা আমলকির মতন মুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের যমরাজও বলেছেন যে নচিকেতাকে যথা সর্বে প্রমুচ্ছন্তে কামাদর্শ, এই বাসনা ত্যাগ মুখ্য রূপে শরীরে আত্মবুদ্ধির ত্যাগ, জগৎ পঞ্চ সত্যত্ব বুদ্ধির ত্যাগ, এই ত্যাগের একটা বৃত্তি এটা সবসময়। যে এই জন্য আমাদের ভগবদ গীতার 3rd অধ্যায়তে ভগবান বলেছেন সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যন্তাম এষ বস্তু ইষ্ট কামধু। তৃতীয় অধ্যায় মানে 8 নম্বর কিংবা 9 নম্বর, এই যে যজ্ঞ মানে হচ্ছে ত্যাগের বৃত্তি, ভগবান কিন্তু এইটা সবাইকে দিয়েই পাঠিয়েছেন। সহযজ্ঞ প্রজা সৃষ্ট, এই যজ্ঞাত্মক বৃত্তি ত্যাগাত্মক বৃত্তির সাথে প্রজাকে সৃষ্টি করে ভগবান প্রজাপতি বললেন, সব পুরোবাচ্য প্রজাপতি, প্রজাপতি বলেছিলেন এষ বহ অস্তু ইষ্ট কামধু, এটা তোমাদের জন্য অভিষ্ট বস্তুকে দহন করানো বলা হয়ে যায়, মানে তোমাদের জন্য অভিষ্ট বস্তুকে এনে দেবে, ত্যাগ তোমার অভিষ্ট বস্তুকে এনে দেবে। সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ্য প্রজাপতি, সবারই অভিষ্ট কিন্তু একটাই, আমি শান্তি বা আনন্দ থাকি, এটা হচ্ছে শ্লোকের গূঢ় অর্থ। আর এই শ্লোকটা যদি উপরের অর্থ দেখি, সমানে যজ্ঞ ভাবনা যাগ যজ্ঞাদি কর্ম করলে ভগবান তোমাকে অভিষ্ট ফল দেবে, এটা একদম স্থূল অর্থ, উপরের অর্থ, কিন্তু এর গূঢ় অর্থ হচ্ছে যে ভগবান সৃষ্টির সময় প্রত্যেক জীবের ভেতরে একটাই ত্যাগের বৃত্তি দিয়ে তিনি পাঠিয়েছেন, প্রত্যেক জীবকে দিয়েছেন তার পূর্বকৃত কর্ম ছাড়াও, ইটস এ বোনাস গিফট ফ্রম দ্য গড। সহযজ্ঞ প্রজা সৃষ্ট পুরোবাচ্য প্রজাপতি, পুরো বলেছিলেন কি বলেছিলেন, অনেন প্রসবিষ্যদ্ধম, এর দ্বারা তুমি সমৃদ্ধিকে প্রাপ্ত করো, এটা তোমার জন্য অভীষ্ট বস্তুকে কামনা কামী বস্তুকে নিয়ে দহন করতে বলা হোক, যাতে তোমাকে দহন করে দেবে এই অভীষ্ট বস্তু ত্যাগের ব্যক্তি। এদিকে বলছে ত্যাগ, আর এদিকে বলছে এর দ্বারা সমৃদ্ধিকে প্রাপ্ত কর, আর এটা তোমাকে সমস্ত অভীষ্ট বস্তু প্রাপ্ত করাবে। যোগ্য শব্দের অর্থ, যোগ্য শব্দের অর্থ হচ্ছে ইদম ইন্দ্রায় ইদম নাম, এটা ভগবান এটা আমার নয়, শ্রমায় স্বাহা ইদম সোমায় ইদম নাম, এটা যোগ্য মানে কি যেটা ভগবানের এটা এর মধ্যে আমার কোন অধিকার নেই। এই বৃত্তিটাকে মনের মধ্যে একদম দৃঢ় করে বসিয়ে নিতে হয়, বা এই ভাবটাকে যেন মানে যম নিয়মের সাথে এই বৃত্তিটা যেন ত্যাগ। গুরু মহারাজ বলেছেন আত্মজ্ঞান প্রাপ্ত করতে হলে প্রথম পথ হচ্ছে ত্যাগের বৃত্তিকে আপনাতে হবে। ত্যাগ মানে বাড়ি ঘর ছেড়ে আসা ত্যাগ, ঠিক আছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু দুটো, একটা হচ্ছে যেখানে আমি আছি সেখানে মমত্ব বুদ্ধির ত্যাগ, আর এই শরীরের দুটো জায়গাতে আমি আছি, একটা আমার চর অ্যাড্রেস একটা অচর অ্যাড্রেস, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখন এই পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আমার আত্মা, সেখানে তো মন শরীরটাকে এখন আত্মা ভেবে নিয়েছি, তার জন্য ওইখান থেকে ওই নিজ গৃহাতুর্ণম্বির ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। শরীরে আত্মবুদ্ধির ত্যাগ, জগৎ জগতের মধ্যে সত্যত্ব বুদ্ধির ত্যাগ, হ্যাঁ না, কি করে হবে এটা যখন শুদ্ধ চেতনার সম্বন্ধে আমার মনের মধ্যে চিন্তা চলতে থাকবে। এই মহান মানে এই আদরণীয় এই ত্যাগ, এই ত্যাগকে যদি আমি ঠিক ঠিক মন থেকে বরণ করতে পারি বা গ্রহণ করতে পারি, তাহলে এটা নিশ্চিতই মুক্তি প্রদান করে, মোক্ষময়, এটা মুক্তি মোক্ষ স্বরূপ হচ্ছে, এটা ত্যাগই মুক্তি, মানে ত্যাগাত শান্তির অনন্তরম। দেখুন মানে ইয়েতেও আমাদের ভগবদ্ গীতা, ভগবদ গীতা দু জায়গাতে বললাম, আর এছাড়া ঈশাভাষ্য উপনিষদে আছে তেন ত্যাগ তেন ভঞ্জিতা, অর্থাৎ এই জগতের মধ্যে নাম রূপে ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো, তেন ত্যাগ তেন ভঞ্জিতা, তেন মানে এই যে উপরে প্রথম লাইনে বলে আছে ঈশাভাষ্য বিদম সর্বম যৎকিঞ্চিৎ জগত ত্যাগ, যখন মানে নাম রূপকে ঈশ্বর দিয়ে ঢেকে দাও, সেই এই যে ঈশ্বর আবরণ দ্বারা অথবা ঈশ্বরের চিন্তার দ্বারা তেন এই ত্যাগে না জগতের মতো সত্যত্ব বুদ্ধি ত্যাগ হয়ে যায়, এটাই এর দ্বারাই তুমি ভোগ করো, মানে এই ত্যাগের দ্বারা তুমি আনন্দ অনুভব করতে পারবে, ত্যাগের দ্বারাই তুমি আনন্দ অনুভব করবে। প্রত্যেক জীবের মধ্যে ভগবান এই জিনিস দিয়েই পাঠিয়ে দেন। ছোট বাচ্চাকে যদি আপনি একটা জিনিস কিছু খেতে দেন, ছোট বাচ্চাটা মনে করুন তাকে দিয়েছে, কিন্তু সেই বাচ্চাটা খাবার সময় তার কাছে এসে কেউ একটা বলে আমাকে একটু দিবি, বাচ্চাকে দিয়ে দেবে, খুব রেয়ার বাচ্চা হবে, কারণ কি ওইটা তার স্বভাব, মানে একটুখানি ম্যাচিওর হলে, একটুখানি ম্যাচিওরিটি আসলে ওটা দিয়েই ভগবান পাঠিয়েছে ছোটবেলাতে সবার সঙ্গে মিলে দিয়ে, এটা একটা আনন্দ বাচ্চাদের এটা। কিন্তু আমরা বড় হলে সেটা ভুলে যাই, বড় হলে তখন আমি আমার ভাবটা বেশি বডি আইডেন্টিফিকেশনের জন্য, এই জন্য এখানে ত্যাগটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং, মানে কোথার থেকে ত্যাগ, শরীরে আত্মবুদ্ধি ত্যাগ, জগতে সত্যত্ব বুদ্ধি ত্যাগ, আর নিজের অহংকারের ত্যাগ, এই ত্যাগ হলে তাহলে মানুষ মুক্তির আনন্দ পেতে পারবে, তাহলে মানুষ মুক্তি। এই জন্য এখানে বলেছেন ত্যাগ প্রপঞ্চ রূপস্য চিদাত্মত্তা বলা, এই প্রপঞ্চের যে রূপ দেখা যাচ্ছে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ প্রপঞ্চের মধ্যে দেখা যাচ্ছে চিদাত্ম অবলোকনাথ, ওই যে শুদ্ধ চেতন অধিষ্ঠানের জ্ঞান হওয়ার জন্য এটার ত্যাগ, ত্যাগ একে ত্যাগ একই ত্যাগের কথা বলা হয়েছে। পূজ্য ত্যাগ হই মহাতা, এই মহান ব্যক্তিদের দ্বারা, মহান ব্যক্তিরা এই ত্যাগকে পুজো করে, তারা ত্যাগকে পুজো করে, মানে এটা কেন সন্ত মুখসময় হয়ে যেত, কেউ কি এই ত্যাগই ত্যাগাত শান্তির আনন্দরম, এই ত্যাগের বৃত্তি যদি মনের মধ্যে থাকে আপনি মুক্তির আনন্দে এমনিই পাবেন, তারপরে ভগবত কৃপাতে ভগবত তত্ত্ব অনুভব হলে তো মুক্ত হয়েই যাবে নিশ্চিত। যেমন এখানে এই ত্যাগ হি মহাতাম পূজ্য, মহান ব্যক্তিদের যারা মানে যে যে মানুষ সংসারে ভগবত তত্ত্বকে অনুভব করেছেন, তারা কিন্তু ত্যাগের উপর আশ্রয় করে ভগবানকে প্রাপ্ত করবেন, ত্যাগ ছাড়া ভগবানকে প্রাপ্ত করা যাবে না। এই জন্য এখানে তিন নম্বর হয়ে গেলে, একটা হলো যম, একটা হচ্ছে নিয়ম, মানে যদি সমস্ত কিছুই ঈশ্বর বয় এবং এই ভাবটা মনের মধ্যে চলছে, তাহলে কি হবে জগতে যে শব্দ স্পর্শ রূপরস গন্ধের প্রতি আমাদের আকর্ষণ, তার ত্যাগ হয়ে যাবে। আমাদের এই শব্দ স্পর্শ রূপরসের অন্তঃপ্রতি আমার নিজের শরীরটাও, এটাও তো পঞ্চমহাভূতেরই তৈরি, পঞ্চমহাভূতের থেকে বাইরে তৈরি হচ্ছে না, এটা আপনি ত্যাগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা বলছে এক মিনিট সর্বম, ত্যাগের পরে এখানে চতুর্থতে আসছে মৌনতা, এইটা আর একটা ভয়ঙ্কর ব্যাপার, এগুলো এই দুটো জিনিসকে ভালো করে বুঝতে হয়। মৌনতার জন্য তিনি এখানে তিনটে শ্লোক দিয়েছেন মৌনতাকে বোঝাবার জন্য। শাস্ত্র বলছে যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস জন্ম নম যোগি ভীর্গম্যম তদ্ভবেত সর্বদা বুধা যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস জন্ম নম যোগি ভীর্গম্যম তদ্ভবেত সর্বদা বুধা যস্মাদ বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস জন্মৌনম যোগিভির্গম্যম তদ্ভবেত সর্বদা বুধা। বাচ্য মানে বাক্য, যস্মাৎ মানে যেখান থেকে, যত যস্মাৎ এখান থেকে মূল তৈতরী উপনিষদে আছে যত বাচ্য নিবর্তন্তে। অপ্রাপ্য মানে তাকে প্রাপ্ত না করে, মন সহিত বাণী মানে ইন্দ্রিয় যদি আত্মাকে দেখতে যায় বা আত্মাকে বুঝতে চেষ্টা করে, তার মন সহিত সমস্ত ইন্দ্রিয়কে সেখান থেকে ফিরে আসতে হয়, মানে আত্মাকে তারা জানতে পারে না। যত বাচ্য নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, যখন আমরা যা কিছু বলি এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধকে তো ইন্দ্রিয়গুলো গ্রহণ করতে পারে মন সহিত, কিন্তু আত্মা তো এর থেকে পেছনে, তাই আত্মাকে কাছে তো মন গিয়ে তাকে ধরতে পারে না, ইন্দ্রিয় গিয়ে তাকে ধরতে পারে না। আর যদি যখন আমার মন মানে ভগবতের চিন্তায় ভগবত ধারায় লেগে থাকবে, তখন আপনি আপনি মন তখন, কারণ কারণ যাকে জানতে পারবো তিনি তো শব্দের বাইরে, তাকে তো শব্দে দিয়ে বলা যাবে না, তাই জন্য আপনি আপনি মৌনতা এসে যাবে। যেন বলছেন যশমা, এটা হচ্ছে যথার্থ মৌনতা, যখন এই ভগবত চিন্তায় মনটা লেগে থাকলে আর তখন কোন রকমের ব্যবহার করতে ইচ্ছা হয় না, কথা বলা কি অন্য কোন রকম ব্যবহারই মনের থেকে থাকে না, বাস নিজের মধ্যে নিজে থাকা। আর যদি কিছু বলতে হয় তো ভগবানের কথাই বলা, ভগবানের চিন্তা বা সেই কথার মধ্যে লেগে থাকা, এইটা হচ্ছে মৌনতা। এই মৌন সম্বন্ধে আমরা ইয়েতে বিবেক চূড়ামণিতে ভগবান ভাষ্যকার বলেছেন যে নাস্তি নির্বাসনাত মৌনাত পরম সুখ কীর্তম, নাস্তি নির্বাসনাত মৌনাত পরম সুখ কৃদুত্তম, বিজ্ঞাতমাত্ম রূপস্য আনন্দ রস পাইনহ। বিবেক চূড়ামণিতে বলছে নির্বাসনাত থেকে বড় মৌন কিছু হতে পারে না, মন থেকে যদি বাসনা বেরিয়ে যায় সেটাই হচ্ছে মৌনের প্রথম মানে পরাকাষ্ঠা। কারণ কি, ওই যে তিনটা আপনি মনকে নিশ্চয় করে নিয়েছেন যে ব্রহ্ম ছাড়া কিছু নেই, আর এই চিন্তার ধারা মনে চলতে থাকছে যম নিয়ম, যমের পরে যখন জগতের থেকে সত্যত্ব বুদ্ধি ত্যাগ আর নিজের শরীরের থেকে মধ্যে থেকে আত্মত্ব বুদ্ধি ত্যাগ হয়ে গেছে, অহংকার ত্যাগ হয়ে যায়, তখন আপনি আপনি মন মৌন হয়ে যায়, আপনি আপনি মন। এই জন্য বলছেন বাসনা চলে গেল তখন একমাত্র জগৎ ঈশ্বর প্রাপ্তির বাসনা, নির্বাসনাত মৌনাত পরম সুখকৃত্তম নাস্তি, বাসনা রহিত যে মন এর থেকে বড় সুখকার আর সংসারে কিচ্ছু নেই। বাসনা যদি মন থেকে চলে যায় আপনি সবচেয়ে থেকে যে আগে ত্যাগাত শান্তির অনন্তরম, এটা যদি মন থেকে চলে যায় সবচেয়ে শ্রেষ্ঠ সুখকে আপনি অনুভব করতে পারবেন। এই জন্য এখানে আগে দিয়েছেন বিজ্ঞাত আত্মস্বরূপ আন্দোলন, যিনি এই ব্রহ্মের ভাবে বা এই ব্যাপকতার তত্ত্বের মধ্যে মনকে যিনি লাগিয়েছেন আর নিজের স্বরূপে রস যিনি পান করেন, তার কাছে এই নির্বাসনারূপী মৌন থেকে বড় সুখ দায়ক আর কিচ্ছু নেই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তো আপনাকে বললাম ত্যাগাত শান্তির অনন্তরম, আর এই বাসনাটা কি জিনিস, বাসনা কাকে বলে, এই যে নির্বাসনাত মৌনাম, এটা যোগ বাসিষ্ঠ একটা পরিভাষা দিয়েছে, যোগ বাসিষ্ঠ বলছে বাসনা কাকে বলে আর কি, দৃঢ় ভাবনায় ত্যক্ত পূর্বাপর বিচারণম যদাদারম পদার্থস্য বাসনাশা প্রকীর্তিতা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাসনাটা কি জিনিস, বাসনা হচ্ছে বাসনা ত্যাগ থেকে আনন্দ, এটা বলে নির্বাসনাত মৌন, সেটা নির্বাসনারূপী মৌন সেটা হচ্ছে শব্দের আনন্দদায়ক স্থিতি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের 16 নম্বর অধ্যায়ে মৌনটাকে বাচিক তপ বলেননি, মানসিক তপ বলেছেন, মন প্রসাদম সৌম্যত্তম মৌনম আত্ম বিনিক্রম ভাব সংশুদ্ধির ইত্যেতম তপ মানস উচ্চতি। 16 নম্বর অধ্যায়ে যখন শারীরিক তপ, বাচিক তপ, মানসিক তপের কথা বলা হয়েছে, তখন মৌনকে মানসিক তপের মধ্যে এনেছে, মুহূর্ত বন্ধ করে রেখেছে হুম হুম হা হা হাত পা খুব, এটা মৌন নয়। কিন্তু মৌন যখন মন থেকেই আর কোন রকমের বিকার উঠছে না, মন আপনি আপনি শান্ত থাকছে, সেইটা হচ্ছে বাস্তবিক মৌনতা। এই জন্য এই যে আমাদের ভগবান ভাষ্যকার বলেছেন নাস্তি নির্বাসনাত মৌনাত, বাসনা রহিত সে মৌন স্থিতি, এর থেকে বড় সুখদায়ক বস্তু সংসারে কিচ্ছু নেই। তাহলে বাসনাটা কি জিনিস, বাসনাটা মহর্ষি বশিষ্ঠ ঋষি যোগ বাসিষ্ঠ রামকে বলছেন ধীর ভাবনায়া, এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য উপযোগী, এটা আমার, এটা ঠিক শোভনা বুদ্ধি বস্তুর প্রতি। ত্যক্ত পূর্বাপর বিচারণ, এর আগে কি হবে পরে কি হবে, তখন সেই বুদ্ধি আর কেউ বোঝালেও মন বুঝতে চায় না, বোঝালেও মন বুঝতে চায় না। এইরকম যত আদানম পদার্থ, এই যে পদার্থকে যে গ্রহণ করি আমরা এই ভাবনা নিয়ে, বাসনা আসা প্রকৃতি, এটাকে বাসনা বলা হয়েছে, এটাকে বাসনা বলা হয়েছে। মানে কি যে এটা, তার মধ্যে প্রথমে এই যে ভগবদ্ গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে ধ্যায়তে বিষয়ান পুংসু সংঘাতে সুপজায়াতে, বিষয় চিন্তা মনে ঢুকলে তার প্রতি একটু একটু করে শোভনা বুদ্ধি উৎপন্ন হয়। শোভনা বুদ্ধি হলেই এটা ভালো, এটার মধ্যে এই আছে, অসৎ আর সব প্লাস সাইড দেখতে থাকবো, তার মাইনাস সাইডটা তখন দেখাই যাবে না, কেউ বুঝালেও তখন সেটা মনে ঢুকবে না। এই জন্য ধ্যায়তে বিষয়ান পুংসু সংঘাতে সুপজায়াতে, সংঘাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ হবে জায়গাতে, ওটার থেকে ফির ক্রোধ উৎপন্ন, যে মুহূর্তে আমার অভিষ্ট বস্তু পাবো না তখনই আমার তার মধ্যে ক্রোধ উৎপন্ন হবে। সর্বাণী মা কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, এই যোগ বৈশিষ্ট্যটা যদি আরেকবার একটু বলেন বাসনা। দৃঢ় ভাবনায় ত্যক্ত, দৃঢ় ভাবনায় ত্যক্ত পূর্বাপর বিচারণম, দৃঢ় ভাবনায় ত্যক্ত পূর্বাপর বিচারণম, যত আদানম পদার্থস্য, যত আদানম পদার্থস্য বাসনাশা প্রকীর্তিতা, বাসনাশা প্রকীর্তিতা। দৃঢ় ভাবনায়, মানে এটা আমার জন্য নিশ্চিত ভালো হবে, এরকম একটা মনে বসে গেছে, শোভনা বুদ্ধি এসে গেছে। ত্যক্ত, আমি তখন কি করলাম, তার আগে পিছে সে বস্তুটা সম্বন্ধে ভাবলাম না, যে এটা এন আনলে আমার কি লাভ হতে পারে, এর মধ্যে কি নোকসান আছে, এর সাথে আর কি কি খারাপ জিনিস আসবে, সেগুলো তখন আমাদের মনের মধ্যে আসে না। তখন কি হয়, সেই বস্তুটা প্রাপ্তির জন্য দৃঢ় ইচ্ছা, তখন বস্তুটাকে আমরা গ্রহণ করি। এই এইভাবে যে বস্তুর গ্রহণ হয় সেটা হচ্ছে বাসনায়, বাসনার নিমিত্তে এটা হয়। এটা কি করে হয়, ধীরে ধীরে মনের মধ্যে বাড়তে থাকে, সেটা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। প্রথমে বস্তুটার প্রতি শোভনা বুদ্ধি উৎপন্ন হয়, তারপরে বস্তুটার সম্বন্ধে চিন্তা মনে হতে থাকে, তারপরে মনে হয় মন নিশ্চয় করে এটা পেলে আমার ভালোই হবে, কেউ যদি বোঝায় তখন যে না এটার মধ্যে এই খারাপ আছে, মন সেটা মানতে চায় না। এবার কি হয়, নিয়ে আসলাম ঘরে, অথবা আমরা যদি কেউ প্রতিবন্ধক হয় তখন তার থেকে ক্রোধ হয়, ক্রোধকে অভিব্যক্ত করতে না করলাম তো দুঃখ হয়, আর ক্রোধ হলে বুদ্ধি না আসে, বিচার শক্তি চলে যায়, যে পূর্বাপর বিচারণ দেখত, বিচার শক্তি চলে যায়, আগে পিছের ভাবনা তখন মনের মধ্যে আসে না আরকি, এটা প্লাস কি মাইনাস কি বা যেটা মনের মধ্যে ঢুকেছে ওইটাই বারবার চলতে থাকে। সব জায়গায় আদানম পদার্থ, সেইভাবে যেটা একবার মনে ঢুকিয়ে নিয়েছি সেটা থেকে আর বের করতে পারছি না, এটাই বাসনা, এটাই বাসনা, এটা বাসনা। এটা এই জন্য নির্বাসনা আত্মা উনাত ভগবান শঙ্করাচার্য বলছেন, এইরকম পূর্বাপর বিচার ছাড়া যে বস্তু প্রাপ্তির বা বস্তুকে ধারণ করে রাখার ইচ্ছা, এটাকে মন থেকে বের করে দেবে, এটা হচ্ছে নির্বাসনা। এইরকম মৌনের থেকে বড় আনন্দদায়ক আর কিছু নেই, যারা ভগবানের চিন্তায় মনকে লাগিয়ে দেবে তাদের কাছে এই নির্বাসনা মৌন হচ্ছে শ্রেষ্ঠ মৌন। এই জন্য ভগবদ গীতাতে বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ মৌনকে মানসিক তপ বলেছেন, তারপরে মৌন, মৌনতা কি করে আসবে, যে বিষয় বাসনা ত্যাগ করে বা ভগবানের চিন্তা মনকে লাগাতে পারবে, তাতে কোন রকম ব্যবহার করতে ইচ্ছে হবে না। আত্মবিনিগ্ধ ইন্দ্রিয় সংযম, মন না হয় মন সংযমিত না হলে ইন্দ্রিয় সংযম হবে না, মন সংযম চাই ভাব সংশুদ্ধির দ্বারা, যে আমাদের ভেতরের ভাবের পরিবর্তন হতে থাকে, এটাকে মানসিক তপ বলা হয় ভগবদ গীতা বলে। মানসিক তপ, শারীরিক তপ করা আসলে সহজ, কিন্তু মানসিক তপ করা বড় কঠিন। এই মানসিক তপকে যদি আমরা আপনাতে পারি, মানে গ্রহণ করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি সাধন জীবনে আগে বাড়া যায় আর কি। এই জন্য এখানে বলছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য, এটা কঠোর, এটা আপনার তৈতের উপনিষদের শ্লোক, নিবর্তন্ত যেই জিনিসকে আমি ভাবছি মনের মধ্যে আমাকে তো তার সম্বন্ধেই বলতে হবে, কিন্তু শাস্ত্র বলছে যে তাকে তো বাস্তব্দ দিয়ে বলা যাবে না, তাহলে কি দাঁড়াবে রেজাল্টটা, তার মানে স্বাভাবিকই মানে কথা বলার প্রবণতা, ব্যবহারের প্রবণতা কমে যাবে, স্বাভাবিকভাবে কমে যাবে। এটাকে বলেছে মৌন, যার মৌনম যোগী ফির গম্য, এটা যোগীরাই কেবল বুঝতে পারে প্রাপ্তব্য। তদ্ভবেত সর্বদা বুধ। বুদ্ধিমান ব্যক্তি সর্বদা এইভাবেই থাকতে চেষ্টা করবে। আমি এটা অনেকবার বলেছি যে ভগবদ গীতাতেও শীতপ্রজ্ঞের লক্ষণ, গুণাতীতের লক্ষণ, ভক্তির লক্ষণ যে বলা হয়েছে সেটা গুণাতীত ব্যক্তিকে দেখার জন্য নয়, সাধক এর জন্য ওগুলো সাধন। যেগুলো সিদ্ধ পুরুষের জন্য স্বাভাবিক, সাধকের জন্য ওটা সাধন রূপ। এরকম নির্বাচনের মৌনটাকে ধীরে ধীরে ধীরে ধীরে এটা আমাদের জন্য সাধন। এটাকে যদি মন থেকে বাড়াতে পারি তাহলে মন আপনি নিজের থেকে শান্ত থাকবে। এটাকে পুষ্ট করার জন্য দুটো শ্লোক আরো বলেছেন, বাচো যস্মাত নিবর্তন্তে তদ্বক্তুম কেন শক্যতে, প্রপঞ্চ যদি বক্তব্য স্বপি শব্দ বিবর্জিত। বাচো যস্মাত নিবর্তন্তে তদ্বক্তুম কেন শক্যতে, প্রপঞ্চ যদি বক্তব্য স্বপি শব্দ বিবর্জিত। বাচো যস্মাত নিবর্তন্তে তদ্বক্তুম কেন শক্যতে, প্রপঞ্চ যদি বক্তব্য স্বপি শব্দ বিবর্জিত। যেখান থেকে বাণী গিয়ে ফিরে আসে তার সম্বন্ধে তো বাণী বলতেই পারবে না, তার মানে আত্মা সম্বন্ধে ভগবান কেউ বলতে পারবে না। বাকি রইল ঈশ্বর, ঈশ্বরের মায়া উপাধি সম্বন্ধে তার সম্বন্ধে কিছু কথা বলা যায়। আর যদি প্রপঞ্চ সম্বন্ধে বলতে চাও ওটাও বলা যাবে না, কারণ কি, প্রপঞ্চ তো অনির্বাচনীয়, তাকে সৎ অসৎ রূপে নির্বাচনই করা যায় না। আর তার মানে আমরা যা বলবো বেশিরভাগ মিথ্যাই বলবো, সত্য কথা বলতে পারবো না। আর প্রপঞ্চের মধ্যে সত্যত্ব নেই, প্রপঞ্চ সম্বন্ধে বলবো তো মিথ্যাই বলবো। এই জন্য প্রপঞ্চ যদি বক্তব্য সব শব্দ বিবর্জিত, ও তো অনির্বাচনীয়, তাকে তো শব্দের দ্বারা নিরূপণ করা যেন সতসের থেকে বিলক্ষণ হচ্ছে। আমার কৈলাস আশ্রমে যিনি দশম পীঠাধীশ্বর ছিলেন, মানে যিনি আমাকে সন্ন্যাস দিয়েছে, একটা সময় উনি মানে একটা ইয়ে করলেন, সংকল্প নিলেন যে আমি সকালবেলা থেকে একমাত্র পাঠের সময় ছাড়া দুটো অবধি কেবল সংস্কৃত ভাষাতেই কথা বলবো। আমি এমনি জিজ্ঞাসা উত্তর কাছে এসে জিজ্ঞাসা করলাম, মহারাজি এসা এসা বলতে ইসে বহুত লাভ হুয়া মেরা। ক্যা লাভ হুয়া বলতে, ইয়ে যো ভক্ত মিলনে আতে হ্যায় ও কম হো গিয়া, মেরে কো বোলনা কম পড়তা হ্যায়। ভক্ত যা আসে তাদের সংস্কৃত ভাষা মে বোলনে সে উসকো তো সমঝ মে আতে নেই অধি, তো এক দু বার আতে ফির আপনি আপনি আনা বন্ধ কর দেতে। পাঁচ কিংবা ছ বছর উনি একদম এই সকালবেলা থেকে দুটো পর্যন্ত ব্যাস এই সংস্কৃত ভাষাতেই বলতে, অথবা অটোমেটিক্যালি লোক আসা কম হয়ে গেল এবং তাতে উনি নিজের মধ্যে নিয়ে থাকতে পারতেন। এটা হচ্ছে যে মৌনতার অভিপ্রায় হচ্ছে এটাই যে লোক ব্যবহার ধীরে ধীরে ধীরে ধীরে কম হতে থাকতে হবে, যতটা সম্ভব নিজের মধ্যে নিজেকে রাখা যায়। এই জন্য এখানে বলছেন কি, জগৎ জি জি আত্মা বা ঈশ্বর সম্বন্ধে আমি ভাবছি, তিনি তো বাণী মনে তাকে দেখতাম। আর যদি জগৎ, জগতের মধ্যে জগতের মিথ্যাই বলতে হবে, মানে পারমার্থিক দৃষ্টির সাপেক্ষে মিথ্যা, বাকি ব্যবহারিক সত্যত্ব আছে ঠিক আছে কিন্তু মিথ্যাই। এই জন্য এই যতটা সম্ভব বাণীকে সংযমিত করে রাখা যাবে, কম বলা যায় তত ভালো। এই জন্য আমাদের গুরু মহাজ বলছেন বাক সংযম খুব দরকার, দৃষ্টি সংযম আর বাক সংযম, এই জন্য এই দুটোর উপরে জোর দিয়েছে শাস্ত্র আর কি। এইভাবে এটা হচ্ছে মৌনের লক্ষণ বলল। তারপরে শ্লোক বলছে, ইতি বা তদ্ভবেত মৌনম সত্যম সহজ সঙ্গীতম গিরা মৌনম তু বালানাম প্রযুক্তম ব্রহ্মবাদিভিঃ। ইতি বা তদ্ভবেত মৌনম সতাম সহজ সঙ্গীতম গিরা মৌনম তু বালানাম প্রযুক্তম ব্রহ্মবাদিভিঃ। ইতি বা তদ্ভবেত মৌনম সতাম সহজ সঙ্গীতম গিরা মৌনম তু বালানাম প্রযুক্তম ব্রহ্মবাদিভিঃ। এইভাবে কি হলো, এটা হচ্ছে ভবেত মৌনম, আসল মৌনের স্থিতি হচ্ছে এইটা। সতাম সহজ সঙ্গীতম, সৎপুরুষের জন্য এই সহজ মৌন, এটাকে সহজ স্বাভাবিক মৌনতা বলা হয়েছে। যে মৌনের জন্য কোনো সংকল্প করে কথা বলবো না করবো না, ওটা ঠিক আছে, সাধন জীবনের শুরুতে ওটা একটু সংক্রান্ত, তখন তো মন অতটা দৃঢ়ভাবে আসেনি সেই জন্য ওটা অনুপযোগী আমি বলছি না, কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে মৌনতা স্বাভাবিক হয়ে যায় আর কি, মৌনতা স্বাভাবিক হয়ে যায়। এই জন্য বলছেন ইতি বা ভাবেত মৌনম, এটাই হচ্ছে মৌনের পারমার্থিক স্থিতি। সতাম সহজ সঙ্গীতম, সৎপুরুষরা যাকে বলছে এটা সহজভাবেই এই মৌনতাটা আসবে, এটার জন্য আলাদা কোনো সংকল্প করার দরকার নেই বা চেষ্টা করার দরকার নেই, স্বাভাবিকভাবেই এই মৌনতা এসে যায়। গিরাম মৌনম তো বালানাম, যে যারা বাক্যের মৌনতাকে বলে সেটা তো বালক, তা মানে সাধারণ সাধক জীবনের শুরুতে, বালক মানে ছোট বয়সে, সাধনার শুরুতে তো এর দরকার আছে, বলে না প্রযুক্ত ব্রহ্মবাদী, ব্রহ্মবাদী গ্রন্থে এই এটা বালকদের বা সামান্য অবস্থায় যখন জীবনের শুরুতে এর উপযোগিতা আছে, ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাসের দ্বারা যখন মন ভগবানে লাগবে, ভগবানের চিন্তায় লাগতে থাকবে এবং জগতের মিথ্যাত্ব নিশ্চয় হবে, নিজের মধ্যে কোনো কর্তৃত্ব ভক্তৃত্বের বুদ্ধি থাকবে না, তখন বলার ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছা সব ধীরে ধীরে আপনি আপনি কমতে থাকবে। এটা হচ্ছে প্রকৃত মৌন, এটা হচ্ছে মৌন। আর এই মৌন হচ্ছে নিজ ভগবান শঙ্করাচার্যের বিবেচনা মানে নাহি নির্বাসনাত মৌনাত পরম সুখকৃত্তম, এর থেকে অত্যম অত্যন্ত সুখদায়ক বস্তু আর কিছু নেই। বাসনা রহিত স্থিতি, যে মনের যে বাসনা রহিত স্থিতি, এটা হচ্ছে শ্রেষ্ঠ মৌন। কারণ কি, সান্দরস পাইন, এখন আপনি আত্মানন্দের রসে বিভোর হয়ে আছেন, তখন আর কথা বলতে ব্যবহার করতে ইচ্ছা হবে না। এটা হচ্ছে মৌনের পরিভাষা দিয়েছেন এখানে। এই মৌনকে বোঝাবার জন্য তিনি তিনটে শ্লোক দিয়েছেন, যে স্বাভাবিক ভাবেই যখন ভেতর থেকে কথা বলার ইচ্ছা, কথা বলা বা কোনো ব্যবহার করার, অনেক সময় রাগে বা অনেক সময় মনের মধ্যে দুঃখ হলো, আমাদের কথা বলতে কারোর সঙ্গে ইচ্ছা করে না, তার মানে বোঝা যাচ্ছে মন যদি একটা কোনো ব্যাপারে এনগ্রস্ট হয়ে যায় তখন সেখান থেকে মন কিছু ব্যবহার করতে চায় না। তাহলে যদি ওইটা ভালো দিকে নিয়ে যাওয়া যায়, মানে ওই ভগবত প্রাপ্তি ভগবত চিন্তায় যদি মনটা লেগে থাকে, তখন দেখবেন এমনি, কারণ মানুষের জীবনে দেখা যায় এটা খুব বেশি, মানে কারোর উপর খুব রাগ হচ্ছে, তখন আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা, অথবা খুব দুঃখ হয়েছে মনের মধ্যে, তখন চুপচাপ মানে থাকতে ইচ্ছা করে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, আলাদা আলাদা থাকতে ইচ্ছা করে। তাহলে এইরকমই যখন ভগবত প্রাপ্তির ইচ্ছা তীব্র হতে থাকবে আর সেই দুঃখটা মনের মধ্যে মানে বুঝতে থাকবে, তখন আপনি আপনি সমস্ত ব্যবহার মন থেকে কম হতে যাবে। এটা হচ্ছে মৌনতা, এটা যথার্থ মৌনতা, বাচিক মৌনতা। জীবনের শুরুতে তার আবশ্যকতা আছে এবং লোকে পালনও করে, কিন্তু সেটা হচ্ছে শুরুর জীবনে, কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে সেটা ধীরে ধীরে স্বাভাবিক মৌনতাতে চলে আসে। জন্য যে বলার পরে এইবার হচ্ছে দেশ, মানে এখানে আমাদের চার কটা হয়ে গেল, যম, নিয়ম, ত্যাগ আর মৌন, এই চারটে, ইন্দ্রিয় সংযম, মনসংযম, ত্যাগ আর মৌনতা, পনেরোটার মধ্যে চারটে হয়েছে খালি। এরপরে আসছে স্থান, স্থান বলছেন ওখানে, আদাবন্তে চ মধ্যে চ জনো যস্মিন্ন বিদ্যতে এনেদম সততম ব্যাপ্তম সদেশো বিজন স্মৃতা। আদাবন্তে চ মধ্যে চ জনো যস্মিন্ন বিদ্যতে এনেদম সততম ব্যাপ্তম সদেশো বিজন বিজন স্মৃতা। আদাবন্তে চ মধ্যে চ জনো যস্মিন্ন বিদ্যতে এনেদম সততম ব্যাপ্তম সদেশো বিজন স্মৃতা। দেখুন ওনার মানে দৃষ্টিকোণটা দেখুন, বিজন মানে মানে দেশ মানে কোনো একান্ত স্থানে যেখানে খালি জায়গা, এখানে অভিপ্রায়টা হচ্ছে মন যখন সমস্ত ব্যক্তি মানে আদাবন্তে মধ্যে চ যেন যস্মিন্ন বিদ্যতে, মানে যে সময় মন শুরুতে মাঝখানে বা শেষে, চিন্তা শুরুতে বা চিন্তার মাঝখানে কোনো ব্যক্তির সম্বন্ধে চিন্তা করে না, ভগবানের সম্বন্ধে চিন্তা করে, সেটা হচ্ছে বিজন। এনে একদম সততম ব্যাপ্ত মানে কার সামনে, যার দ্বারা এই সংসার পূর্ণ ব্যাপ্ত হয়ে রয়েছে সেই স্থানে, সে মানে সেই ব্যাপকতার স্থানে মনকে যদি নেওয়া যায় সেটা হচ্ছে সবজির বিজন স্থান, সেটা হচ্ছে সবজির মানে কি বলবো, বিজন মানে যেখানে কোনো জন্মে মানে একান্ত স্থান বা সলিচুর যাকে বলা হয় আর কি, এটা হচ্ছে যে এই বিজন নির্জন স্থান যাকে মানতে বলে জানবে, মানে কি হচ্ছে জন রহিত, মনই হচ্ছে স্থান মানে আর কিচ্ছু না। দেখুন ওনার চিন্তার মানে আমাদের বেদান্তের এইগুলোকে টোটাল এক্সারসাইজ অন মাইন্ড, মনের থেকে নিশ্চয় করা যে সারা সংসার ভগবতময়, মনের থেকে নিশ্চয় করে তাতে ধারাটা বানিয়ে রাখা, তারপরে মনের থেকে ওই ত্যাগের বৃত্তির মনের মধ্যে জাগিয়ে নেওয়া, তারপরে মনের মধ্যে বাসনাকে উঠতে না দেওয়া মৌন। এবার হচ্ছে এই বাসনা করতে না দেওয়ার ফলে তাহলে বাসনা সম্বন্ধী বা যে বিষয় ব্যক্তি আমরা চিন্তা করতাম, জন জন বিজন বলছে মানে যেখানে কোনো জন নেই, এখান থেকে মানে তখন মনে আর কোনো ব্যক্তি সম্বন্ধে চিন্তা আসে না, এটা আমার, এটা এই আমার এইসব চিন্তা না, তখন সবই ভগবানের রূপ, যখন মন এই স্থিতিতে আসবে সেটা হচ্ছে রিয়েল ভিজন, সেটা হচ্ছে স্থান, সেই স্থানটাই, সেই স্থানটায় বসে থাকতে হবে, মানে মনকে সেখানে বসাতে হবে আর কি। বেদ মানে সাধন ভজনের জন্য স্থানেরও একটা উপযোগিতা আছে, স্থানের উপযোগিতা এর জন্য আমরা ঘর বার ছেড়ে হিমালয়ে বা অন্য যায় যেখানে মনের ডিস্টারবেন্স কম হয়। দেখুন মনে দূরে হিমালয়ে গিয়ে কলকাতা চিন্তা করা অথবা কলকাতা থেকে গঙ্গা হিমালয়ে বা ভগবানের চিন্তা করা, কোনটা বেটার বলুন? এই জন্য হচ্ছে বিজন স্থান হচ্ছে ওইটা, মানে যখন থাক শরীর যেখানে যখন নিয়ে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে, কিন্তু মনটা বিজন করে দেওয়া মানে কোনো জন সম্বন্ধী চিন্তা, কোনো ব্যক্তি সম্বন্ধী চিন্তা, কোনো অন্য বিষয় সম্বন্ধী চিন্তা মনে না উঠিয়ে ব্যাস ভগবানের চিন্তা, কারণ ওনার চিন্তা করলেই সবার চিন্তা করা হবে, কারণ ভগবান সবার মধ্যে বিদ্যমান আছে। তাহলে যদি ওনার চিন্তা করা যায় তাহলে কি হবে, যে সবার চিন্তা আপনি আপনি হবে, আর ভগবানের কাছে আমরা কল্যাণ প্রার্থনা করি, ভগবান চিন্তা করি, তো সবার আপনি আপনি ভালোও হবে। তাহলে এই জন্য এখানে বিজন শব্দের অর্থ এক, আমরা যাকে বলি একান্ত, একান্ত গিয়ে সাধন করবো, একান্ত গিয়ে সাধনের অভিপ্রায় হচ্ছে মনটা যখন একে অন্ত হয় সেটা হচ্ছে রিয়েল একান্ত, বাকি ব্যক্তি নেই বস্তু নেই সেটা একান্ত ব্যবহারিক একান্ত। সেই একান্তটা হয়তো কিছু সহযোগিতা করতে পারে কিন্তু সেটা ভয়ের উৎপন্ন করে, কারণ কি আমাদের সৃষ্টির শুরুতে হিরণ্যগর্ভ যখন প্রথম সৃষ্টি করতে যখন নিজেকে একলা দেখলেন একলা পেলেন তখন তার মনে প্রথম ভয় হয়েছিল, সে অবিভেদ তার মনে প্রথম ভয় হচ্ছিল। ওই জন্য একান্ত গিয়ে সাধন করার থেকে অনেক সময় ভয় হতে পারে, কিন্তু মানে জনের মধ্যে থেকেও কিন্তু মনকে বিজন করে দেওয়া মানে মনে ওইসব চিন্তা না এনে বা ব্যবহারিক চিন্তা না এনে পারমার্থিক চিন্তা মনকে, দেখুন সমস্ত গুলোর আলাদা আলাদা পণ্যটা বলেছে কিন্তু পণ্যটার লক্ষ্য কিন্তু একটাই, মানে যতগুলো প্রসেস আমরা অ্যাডাপ্ট করি এই মাইন্ডের উপরে এক্সারসাইজ করতে হবে, মাইন্ডের উপরে মনকে দেখতে হবে, মনকে বোঝাতে হবে, মনকে শান্ত রাখতে হবে, মনকে কোনো ব্যক্তি সম্বন্ধিত বিশেষ চিন্তা ভগবানের চিন্তা করো, যে ভগবানকে প্রার্থনা করো, ব্যাস এটা হচ্ছে বিজন। এই জন্য বলছে আদিতে আদিতে অন্তে মানে অন্তিমে চ এবং মধ্যে, আদি মধ্যে আদি মন্তে মধ্যে চ জনন যস্মিন না বিদ্যতে, যেই স্থানে কোনো ব্যক্তি উৎপন্ন হয় না, না বিদ্যতে যেই নেই একদম সততম ব্যাপ্ত, আর যাহার দ্বারা এই জগৎ প্রপঞ্চ সম্পূর্ণ ব্যাপ্ত হয়ে থাকে সদেশ, সেই স্থান হচ্ছে মানে আত্মা সর্বথাই নির্জন, আত্মা সর্বথাই একান্ত, আত্মার সঙ্গে কারো কোনো সম্বন্ধ নেই, বোঝাবার থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনি সর্বদাই নির্জনে একান্তে থাকতে পারবেন। ঠিক আছে আজকে এখানেই রাখবো, সাতটা বারো হয়ে গেছে, তো আজকে আমাদের খালি দুটোই হলো, কিন্তু মানে একটা হচ্ছে মৌন আর হচ্ছে স্থান, মানে কোন স্থানের থেকে সবাই পারি উপযুক্ত স্থান, স্থানকে এমনিতেই হয় না, স্থানকে নিজেকে বানাতে হয় স্থানকে। যাই হোক, আজকে পড়াটা না কি ভালো লাগলো, কি বলবো মহারাজ, আজকে পড়ানোটা আজকে পড়াটা খুব ভালো লাগলো, আপনি প্রণাম দেবেন আমার। একটুখানি একটুখানি আরেকবার একটু বলুন, আমি একটু মিলিয়ে নি। বাসনা প্রকৃতিতা, প্রণাম স্বামীজি, প্রণাম স্বামীজি, প্রণাম।